والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين আজকে যে অধ্যায় তা হলো আশরিকিয়াত আল্লাতি ইয়াকউ ফিহা আন-নাস ওই সব শিরক যে শিরক যে সব শিরকে মানুষরা পতিত হয় মানুষরা লিপ্ত হয় তা মুসলিম ঠিকই আছে কিন্তু কোন কোন শিরকের মানুষের মুসলমানদের মধ্যে পাওয়া যায় কিনা এর মধ্যে থেকে প্রথম যেটা এখানে উল্লেখ করেছে দোয়াউল মাইয়িত মৃত ব্যক্তির কাছে চাওয়া দোয়া করা মৃত ব্যক্তির কাছে চাওয়া শিরক ওয়া সুজুদ ইনদা কবরিহি তার কবরের কাছে সিজদা করা অনেকে আছে সরাসরি কবরকে সামনে রেখে সিজদা করা বাবা সাজরা লালে লাল কবরের সামনে সিজদা করা আছে কিনা ওরা গেছে কিনা জানি না আচ্ছা বাবা সাজরা ছাড়া তো আরো আছে কিছু বাবা আছে সারা বাংলাদেশ ইস্তাগফিরুল্লাহ আলাইহি সরাসরি মানে এত ইজ্জত মহব্বত ইস্তাগফিরুল্লাহ কবরের সামনে সিজদা করবে বাবার কাছে সাহায্য চাওয়া মানুষ বুঝে কিনা মৃত ব্যক্তির ওসিলা নেয়া মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া মৃত ব্যক্তি থেকে বরকত নেয়া এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত এমনি ভাবে মৃত ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া তলব শাফা ওর কাছে এসে বলে বাবা আমার জন্য সুপারিশ করেন আচ্ছা বাবা কিছু করতে পারে অমুকের কাছে আসলো মৃত ব্যক্তির কাছে শাহজালালের কাছে অথবা আব্দুল কাদির জিলানী অথবা মুহিউদ্দিন চিশতি কেউ কেউ তো আছে আস্তাগফিরুল্লাহ আলাজিম কবরের কাছে না এমনি বড় পীর দোস্তগীর আমার বাচ্চা নাই বাচ্চা দিয়ে দেন বলে কিনা শিরিক কিনা এটা তো সরাসরি শিখি আবার কি কেউ আছে সুপার বলে আপনি আমার আমার জন্য সুপারিশ করেন তো এর কাছে বলো না এ কি সুপারিশের মালিক সে তো মারা গেছে সে কিরকম তোমার জন্য সুপারিশ করবে মৃত ওয়াল খাউফু মিনহু মৃত ব্যক্তিকে ভয় করা এই সব শিখি বুঝতে পারছেন ছোট শিখ না বড় শিখ বড় শিখ এইসব শিরকে মানুষেরা লিপ্ত হয় এবারে প্রথমে উল্লেখ করলেন কয়েকটি শিরক সব সব কিছু না এগুলোই হচ্ছে মেইন বাংলাদেশ ভারত পাকিস্তানে এই যে কয়েকটি শিরকের কথা উল্লেখ করা হলো মেইন এবারে দেখুন এগুলো যে শিরক এরপরকে এ ব্যাপারে কয়েকটি দলিল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুক ফা ইন ফাআলতা ফা ইন্নাকা ইযান মিনাল যালিমিন তুমি আল্লাহ ছাড়া কাউকে ডাকো না যা তোমার লাভ করতে পারে না ক্ষতিও করতে পারে না যা তোমার লাভ করতে পারে না ক্ষতিও করতে পারে না فَإِنْ فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِنَ الظَّالِمِينَ যদি তুমি তা করো তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ ছাড়া আরেকজনের কাছে তুমি ডাকবে না আরেকজনকে ডাকবে না আরেকজনের কাছে দোয়া করবে না আব্দুল কাদের জিলানী আমি বিপদে পড়েছি বিপদ থেকে উদ্ধার করেন বলে কিনা এরকম অনেক মুশরিক মোল্লা আছে দেখবেন নেট বের করলেন আল্লাহ বলছেন ওয়াইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি আল্লাহ তোমার কোনো অকল্যাণ করতে চায়, তোমাকে বিপদ দ্বারা আক্রান্ত করতে চায়, যদি আল্লাহ তোমাকে বিপদ দ্বারা আক্রান্ত করেন, তাহলে ওই বিপদ আল্লাহ ছাড়া আর কেউ দূর করার মতো নেই, ওই বিপদ আল্লাহ ছাড়া আর কেউ দূরকারী নয়। তাহলে বিপদ দেয়ার মালিক আল্লাহ, বিপদ দূর করার মালিক আল্লাহ। আব্দুল কাদের জিলানি কিছু করতে পারবে? মুমিনদের চিষ্টি না, আকীদার বিশ্বাস রাখবে ঠিক কি। ওয়াইন ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদল, যদি তিনি তোমার কোনো কল্যাণ করতে চান, তাহলে তার কল্যাণ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নাই। এজন দেখবেন অনেকে আছে, দেখলো আরেকজন পেয়ে গেছে বেশি, তোর সাথে হিংসা করে আছে না, কোনো ফায়দা হবে তোমার হিংসা করে? তুমি হিংসা করো না, তুমি হিংসা না করে তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে আরো বেশি বারাকাল্লাহু ফী বলো, হিংসা নাই, আর তুমি দোয়া করো আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কিন্তু তার সাথে তুমি হিংসা করো না। ওয়া ইন ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গাফুরুর রাহীম, তিনি তার ফজল তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে চান তার অনুগ্রহ তার অনুকম্পা তার ফজল তাকে দেয়, তো তুমি হিংসা করবে? ওয়া হুয়াল গাফুরুর রাহীম, তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ, এই এখানে দুটি আয়াত বলা হয়েছে সূরা ইউনুস 107, 106 ও 107 নম্বর। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনুসের 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইন্দাল্লাহ, তারা হযরত মুশরিক, আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করে যা তাদের ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না, আর বলে এরা হলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। ওই যে মূর্তি পূজা করছে, তো মূর্তি পূজা এদের পূজা করে, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আচ্ছা বলে মুশরিকরা দেব দেবীর পূজা করে, এটা কি হয়? শিরক। আর তুমি মুসলিম, তুমি কবর পূজা করো, এটা কি শিরক হয় না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলা যথেষ্ট না, তোমাকে শিরক থেকে বাঁচতে হবে। আশা করি বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। লাজিম মালুম এবং নশাস। আল্লাহ বলছেন কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আপনি বলুন তোমরা কি আল্লাহকে এমন কিছু জানিয়ে জানাচ্ছ, এমন কিছু বলছ, আল্লাহকে এমন কিছুর ব্যাপারে তাকে অবহিত করছো যে বিষয়ে আল্লাহ জানে না, এমন কিছু আছে যে বিষয়ে আল্লাহ জানে না, আর তোমরা আল্লাহকে জানাচ্ছ? আসমানে জমিনে এমন কিছু আছে যেগুলো আল্লাহ জানে না, ওগুলো তোমরা আল্লাহকে জানাচ্ছ? তাহলে এরা কিরকম সুপারিশকারী হলো? হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোদেরকে আমার আমার কাছে সুপারিশকারী বানাইনি, তোমরা কিরকম বলছো? পূজা করে আরেকজনে আল্লাহ ছাড়া, আর বলে আল্লাহ আমার জন্য সুপারিশ করবো কোথায়? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর জাত পাক, কুত থেকে পাক, শিরিক থেকে পাক, আল্লাহ এসব দোষ থেকে মুক্ত, পাক, পবিত্র। ওয়াতাআলা আম্মা ইউশরিকুন, তারা যে আল্লাহর সাথে অন্যকে শিরিক করছে এর উর্দি আল্লাহ পাক, সুবহানাল্লাহ, এর থেকে আল্লাহ পাক সমুন্নত। এই আয়াতগুলি যদি আপনারা আরবি সহ অনুবাদ ইয়াদ করতে পারেন তাহলে ভালো হবে, ভালো। আর যদি আয়াত ইয়াদ লাগে না, অনুবাদ ইয়াদ করেন তো কুতুফ থাকা শুধু বুঝাবার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। এই আয়াতটি হচ্ছে সূরা আহকাফ এর 5 নম্বর আয়াত, এই যেটা পড়লাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, এর চেয়ে বড় গুমরার অকৃষ্ট কে হতে পারে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে ছাড়া দিতে পারবে না। ছাড়া দিতে পারবে না। আপনি সাজারা বলেন বাবা বাবা ওই না বাবা, আমি সিনিয়র চলে হাঁটছি, একটা রিকোয়েস্ট করছে দরগা দরগা শরীফ বলা, দরগা শরীফ বলে না দরগা শরীফ গুঞ্জে, আমি কিসের দরগা শরীফ আয়া বলছে হি না উপরে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। আমার যেমন একটু জজব হয়ে গেছে, গিয়ে কি করবে, সে এসেছে কুমিল্লা থেকে চান না আমি তো ভালো অবস্থানে আছি, তুমি ওখানে কেন ওখানে চাও, সব সমস্যার সমাধানকারী একমাত্র রব্বুল আলামিন, বাবা কিছুই করতে পারে না, বাবার প্রয়োজন বর্তমানে আমার কিছু দিলে সে পাবো ঠিক কিনা, বাবা কি দিবে বাবা কিছু দেওয়ার মতো সে কিন্তু মানে না, আমি আমার দায়িত্ব আদায় করে দিলাম, আল্লাহ হেফাজত করো। তো আল্লাহ বলছে তারা এইসব মুশরিকরা এমন কিছুকে ডাকছে বা এমন ব্যক্তিকে ডাকছে যে ব্যক্তি বা যারা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। ওহুম আন দুআইহিম মুগাবিলুন, এদের ডাক থেকে তারা বেকুব শুনতেই পাচ্ছে না, আমি কি বলবো, আস্তাগফিরুল্লাহ। আরেকটি আয়াত নতুন নাম নাম আসুন চিন্ত আম্মান ইউজিবুল মুত্তাররা ইদা দাআ ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আল্লাহর কাছে চায় আল্লাহকে ডাকে, তখন তার ডাকে শুধু বিচলিত প্রাণ যখন চায় তখন তার ডাককে শুনে, আর তার বিপদ কে দূর করে, এই পৃথিবীর প্রতিনিধি খলিফা তোমাদেরকে কে বানিয়েছে, আল্লাহ প্রশ্ন করছে। আমরা সবাই বুঝি না আমাদের ডাককে শুনে, অসহায় হয়ে যখন আমরা ডাকি তখন তো যখন ডাকি একমাত্র আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাক শুনে, আমাদের বিপদকে দূর করে, এই পৃথিবীতে আমাদেরকে বসবাস করার মতো তৌফিক কে দিয়েছে, কিছু বাবার দিয়েছে, আস্তাগফিরুল্লাহ, মহাদেব দিন কৃষ্ণ দিয়েছে, বিষ্ণু দিয়েছে, লাল আব্দুল কাদের জিলানি দিয়েছেন, আলী রহমান দিয়েছেন, কোন নবী দিয়েছেন, কোন রসুল দিয়েছেন, আল্লাহর কোন ওলি দিয়েছেন, লা যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আম্মান ইউজিবুল মুত্তাররা ইদা দাআ ওয়া ইয়াকশিফু সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা, আল্লাহ বলেছেন আ ইলাহুম মা আল্লাহ, তাহলে আল্লাহর সাথে কি আর কোন মাবুদ আছে, আছে না, কালিনাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, আল্লাহ বলছে কি কমই উপদেশ গ্রহণ। এরপরে বলছে সূরা ফাতির والذين تدعون من دونه لا يملكون من قطمير তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছ ওরা কিন্তু কিতমিরের মালিক না। ওই যে খেজুরের বিচির উপরে যে ছালটা আছে বা কলা ছাল ওইটারও মালিক না। আচ্ছা, এই সব মিলে এই খেজুরের বিচির উপরের আবরণটা আবরণটা এইসব তোমাদের মাহবুব সৃষ্টি করতে পারবে এখানে আসলে والذين تدعون من دونه ما يملكون من قطمير مستبشر ترى الله ترى جدير كوجا করে ওরা কিতমিরের মালিক না মানে খেজুরের বীজের সেই আবরণের মালিক না। আচ্ছা, খেজুরের বীজের উপরে আবরণ আছে, এর উপরে আপনি পাবেন ফল, তাই না? ওই যে আবরণ, ওই আবরণ মালিক কি করে দিলে? এরপর আল্লাহ বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। আচ্ছা বলেন তো, কোন দিন আব্দুল কাদের জিলানী আর অথবা মনে করেন শাহজালাল, আপনি গিয়ে তো অনেক বললেন, বাবা বাবা কোন দিন সে তোমার ডাক শুনে সাড়া দিল? কোনদিন শুনেছে? যে ব্যক্তি তোমার ডাকে সাড়া দিতে পারে না ও তোমার উপকার করবে কি? ছোট চিন্তা বড় চিনি বলছেন, ওলাউ সামি মাস্তে যাবো আর শুন, আল্লাহ শুনতে পেলেও তা তোমার ডাকে সাড়া দিতে পারবে না, শুনতে পেলেও তা তোমার ডাকে সাড়া দিতে পারবে না। মাই মাই তোর কাজ নাই কেন? মাই মাই আর কোনো কোনো সময় যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা মৃত ব্যক্তিকে দাফন করি তো দাফন করার পর যারা তাদের তাকে দাফন করেছেন ওরা ফিরে আসেন, ওই সময় ওই মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এই জন্য সে তোমাদের টাকে সাড়া দিতে পারবে না। আচ্ছা বলতে পারবে কি, ভাইয়া দেখো আমাকে একা কোথায় রেখে যাচ্ছ, বলতে পারবে না? ওলা ওসামি রমস্তে যাবে। আচ্ছা, ও ইয়াউমাল কিয়ামতি ইয়াকফুরুন বিশিরকি, কিয়ামতের দিন তারা বলবে তোমাদের তোমরা যে তাদেরকে শিরি করছো কে অস্বীকার করবে, বলবে আমরা তো বলিনি ও শিরকি, কিন্তু কেন শিরক করবে? আমরা কি বলেছি যে আমাদের দিন অস্বীকার করবে? কোনো ফায়দা হবে না। আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ আমাদের সবাইকে মাফ হেদায়াত দিন। এইসব কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, এরপরে দশ যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যখন সে আল্লাহ ছাড়া মানে আল্লাহর সাথে আরেকজনকে তার প্রতিপক্ষ বানিয়ে তাকে ডাকবে, আর এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে কোথায় যাবে? জাহান্নাম। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে আল্লাহ ছাড়া আরেকজনকে ডাকে, আল্লাহকে আল্লাহ আল্লাহর সাথে আরেকজনকে প্রতিপক্ষ বানায়, আল্লাহর শরীক বানায় আর আরেকজনকে ডাকে, এই অবস্থায় মারা গেল সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো যেসব শিরকে মানুষেরা লিপ্ত আছে এইসব শিরকদের মধ্যে একটা হলো এইটা আজকে যা উল্লেখ করা হলো, প্রথমে উল্লেখ করেছেন মৃত ব্যক্তিকে ডাকা, তার কবরের পাশে সেজদা করা, কবরের পাশ কবরকে তওয়াফ করা, মৃত ব্যক্তির ওসিলা নেয়া, মানে ওসিলা বলতে এখানে সরাসরি দেখুন বাবা এরকম দেবো এটা ওসিলা, আনা কি করবে বাবা তুমি আল্লাহকে বলো এটা করিয়ে দিই সব এইটা বল ইস্তিআনা ও তাবাররুক বিহি, ওর কাছে সাহায্য চাওয়া আর তার কাছে বরকত বরকত চাওয়া, অনেকে যাই হোক কবরে গিয়ে আমি বরকত না দিলাম বলে না, সে কি বরকত দিল, বরকতের মালিক সে না আল্লাহ, ওয়া তালাবু শাফাআতি ওয়াল খাউফু মিনহু, ওর কাছে সুপারিশ তলব করা, ওকে ভয় করা, এই সব হলো শিরকের অন্তর্ভুক্ত। এরপর আপনারা কয়েকটি আয়াত শুনেছেন, শুনেছেন ইয়াদ রাখবেন ঘরে গিয়ে বলে কোরআন তর্জমা, কোরআন থাকলে সাথে সাথে জুট করার চেষ্টা করুন, ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল সকলের ইলম বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন, আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদারদের অন্তর্ভুক্ত করুন, আর শিরিক থেকে আল্লাহ নাজাত দিন।